কোনো মানুষই বলতে পারে না তার মৃত্যু কখন হবে। জীবনের পথ চলতে চলতে আচানক একদিন অবসান ঘটে আমাদের পথ চলার। তাই মৃত্যু পরে অনন্তকালের কড়ি জোগাড় করতে এখনই প্রস্তুতি নিতে হবে, চলতে হবে আল্লাহ নির্দেশিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথে। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন। পরপারের পয়সা কড়ি জোগাড় করল, নামাজ পড়ো রোজা করো আল্লাহ আল্লাহ কর। পরপারের পয়সা কড়ি জোগাড় করল, নামাজ পড়ো রোজা করো আল্লাহ আল্লাহ কর। কাবা মুখী করতে হবে তোমার হৃদয় মন, তোমার হৃদয় মন। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন। কড়ি ছাড়া খালি হাতে করবে না কেউ পান, সবাই তখন ব্যস্ত থাকবে চিন্তাতে তাহার। কড়ি ছাড়া খালি হাতে করবে না কেউ পান, সবাই তখন ব্যস্ত থাকবে চিন্তাতে তাহার। কড়ি জোগাড় করতে লাগাও জীবনের সুখ, জীবনের সুখ। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন। গুছিয়ে রাখো সাদা কাপড় আতর গোলাপ চন্দন, সময় তো পাবে না তুমি, মরণ আসবে যখন।